الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا لا تاكلوا اموالكم بينكم بالباطل الا ان تكون আপনাদের সামনে গত মাসে আলোচনা রেখেছিলাম জুলুম এবং তার পরিণাম সম্পর্কে, তারই অর্থে আলোচনা থেকে গিয়েছিল যে আলোচনা আজকে আপনাদের সামনে করব। জুলুমের জুলুমবাদীর অত্যাচারীর বিভিন্ন পদ্ধতি মানুষের মাঝে প্রচলিত আছে, তার মধ্যে একটা পদ্ধতি হল অপরের মাল হরণ করার মাধ্যমে জুলুম করা। পরের মাল আত্মসাত করে, কুক্ষিগত করে, পরকে ঠকিয়ে, পরের কাছ থেকে সুদ নিয়ে অথবা জবরদখল করে অথবা ব্যবসা বাণিজ্যে তাকে ঠকিয়ে প্রতারণা করে যৌতুক হিসাবে নিয়ে বিভিন্ন রকম জুলুম আছে। তার মধ্যে একটা জুলুম হল অপরের কাছ থেকে সুদ নিয়ে জুলুম করা। সুদ খাওয়া কত বড় গোনা? সুদ খাওয়া সব থেকে ছোট গোনাটা কি? সব থেকে ছোট গোনাটা কি? নিজের মায়ের সাথে ব্যবচার করা। একদিন সুদ খাওয়ার গোনা হল 36 বার ব্যবচার করার থেকে বেশি। সুতরাং সুদের এত বড় গোনা, এটা হচ্ছে জুলুমের মাধ্যমে। যেহেতু বান্দা বান্দার প্রতি জুলুম করে, আপনি যখন কাউকে ঋণ দেবেন, এই ঋণ দেওয়ার পিছনে কোন পার্থিব লাভ আছে? যদি আপনি কাউকে 1 লাখ টাকা, 1 লাখ টাকা, 50,000, 7,000 ঋণ দেন, তার পিছনে আপনার কোন পার্থিব লাভ আছে? 1 টাকাও আছে? 1টা পেপসি? যদি আপনি নিয়ত রাখেন যে 1টা পেপসি খাবেন, তাহলে সেই পেপসিটা কি খাবেন? আপনি সুদ খাবেন, খাবেন না আপনি গাড়িতে চড়বেন। আমি আপনাকে ঋণ দিলাম, ঋণ দেওয়ার আগে আপনি আমাকে কোনোদিন আপনার গাড়িতে চড়ান, যেমনি ঋণ দিলাম আপনি দুর্বল হয়ে গেলেন আমার প্রতি, আমি দিতে দুর্বল হয়ে যাই না? তখন দেখলেন হুজুর যাচ্ছে, হুজুর আপনার গাড়িতে বসুন, ঋণ দেওয়ার আগে আপনি গাড়িতে চড়াচ্ছেন, ঋণ দেওয়ার পরে গাড়িতে চড়ালেন, তাহলে আমার আপনার গাড়ি চড়া কি হবে? সুদ চড়া হবে বা সুদ খাওয়া হবে। কেন হুজুর? যে সুদ নেওয়া হচ্ছে জুলুম, গরিবকে শোষণ করা। আপনারা জানেন সব থেকে খেতে মজা কি? বলা ভারী শক্ত, সবচেয়ে খেতে মজা গরিবের রক্ত, খুব মজার জিনিস। আর এটা হচ্ছে এমন এক কুটির ব্যবসা যে আরামসে আসতে 100 টাকা 10 টাকা ঢুকে যায়, তাহলে 100 টাকা মাসে কিংবা বছরে যেমন করে চুক্তি হয় সেই হিসাবে ঢুকে। গরিবের প্রতি জুলুম করা হয়, ও যদি গরিবের প্রতি জুলুম না হয়, জরুর গরিবকে শোষণ না হয়, যদি বড়লোককে শোষণ করি, তাহলে কি জায়গা নেই? না, গরিবকে শোষণ করা, যেমন বড়লোককে শোষণ করা, তারপর অনেক টাকা থাকলে কি হবে, বড়লোককে শোষণ করাও হলো জুলুম অন্যায়। এই জন্যে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংকে সুদ দেওয়া অথবা ব্যাংক থেকে লভ্যাংশের নামে সুদ নেওয়া, এগুলো কি হারাম? এখন এটা জুলুম হয়ে যায় না? প্রভুদুল ব্যাংক তো বিশাল ব্যাপার, তাতে কেন জুলুম হয়? ব্যাংক যে টাকা আপনাকে দেয় সেই টাকা নিজের পকেট থেকে দেয়, সেও তো সুদে খাতায় দেয় না, সে মানুষের কাছ থেকে সুদ নেয়, লোন দিয়ে সে সুদ নেয়, সেই সুদ থেকে কিছু অংশ আপনাকে দেয়। এই জন্য ব্যাংকের সুদ হোক হারাম, ব্যাংকের সুদ হোক খাওয়া বৈধ নয়। সুতরাং জুলুম যেখানে আছে সেখানে এই টাকা এইভাবে অন্যায় ভাবে খাওয়া হারাম। যদি কোনো হুজুর ইসলামী ব্যাংকের সেটা কথা আলাদা, ইসলামী ব্যাংকের কথা বলেছি, যেখানে লোকবাংশের কথা আছে সরিয়া অনুযায়ী চলে সে কথা আলাদা। যদি কোথাও সেরকম ব্যাংক থাকে সেই ব্যাংকে টাকা রাখবে, সেখান থেকে লোকবাংশ খান, কিন্তু সুদী ব্যাংকের সাথে কারবার করে সুদ খাবেন না, কারণ ব্যাংকের লোকবাংশ গুলো আসলে সুদ। এরকমই একটা জুলুম হচ্ছে যে কোন মানুষের জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষী আসলে সে অপরাধী নয়, কিন্তু মিথ্যা মিথ্যা সাক্ষী দিয়ে তাকে অপরাধী বানালেন, এটা বরং নাই, এটা জুলুম। অনুরূপ ভাবে মিথ্যা অভিযোগ করা, আপনি আপনার মুদিরের কাছে আপনার সহকর্মীর নামে মিথ্যা অভিযোগ করলেন, অপবাদ দিলেন, মিথ্যা অভিযোগ, ও কাজ করে না, ও থাকে, ও এই করে, ও সেই করে, মিথ্যা অভিযোগ দিলেন, আপনি অন্যায় করলেন এবং সেই লোকের প্রতি জুলুম করলেন। অনেক সময় এমন ঘটনা তাকে সফল করে দিল, তাই না? তার চাকরিটাই ক্যান্সেল হয়ে যাবে, শুধু মিথ্যা অভিযোগের ভিত্তিতে তার চাকরি নষ্ট হয়ে যাবে। আপনি সেই ব্যক্তির প্রতি জুলুম করলেন, তেমনি ঘুষ খাওয়া, ঘুষ যে মানুষ খায় সে অন্যায় করে, সে জুলুম করে, সে মানুষের প্রতি অত্যাচার করে, একটা কারেন্টের বিল আপনার পে করবে না, মানে করবে না, আপনার দেবে না, যতক্ষণ না পেলে 10 টাকা, এরা হল বকশিস, এটা ঘুষ বলে না কি বলে, বকশিস দিয়েছে, বকশিস। ঘুষ খাওয়া অন্যায়, ঘুষ দেওয়া অন্যায়, ঘুষ খাওয়া অন্যায়, এটা হচ্ছে এক প্রকার জুলুম। এইভাবে ইন্টারনেটে আজকাল ফেসবুক অমক ইন্টারনেটে বহু কিছু লেখা হচ্ছে, অন্যায় ভাবে কোনো মানুষের প্রতি অপবাদ দিয়ে তার প্রতি বিভিন্ন রকম প্রচারিত করে তার প্রতি কটাক্ষ ব্যঙ্গ করে বহু কিছু লেখা হচ্ছে। যারা এটাকে ব্যবহার করেন তারা দেখবেন এই এক আজব দুনিয়া, জুলমের দুনিয়া, কে তার প্রতি জুলুম করছে অন্যায় ভাবে তা ইজ্জত ধারণ করছে, আল্লাহ মুস্তাহান। সুতরাং এই সমস্ত জুলুম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, যেহেতু জুলুম জুলুমি আর জুলুম হচ্ছে কেয়ামতের দিনে অন্ধকার। আল্লাহ তাআলা বলেন ওয়া তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা বাতিল উপায়ে এক অপরের মাল হরণ করো না। আপনার কাছে টাকা আছে, আমার কাছে টাকা আছে, আপনি চাচ্ছেন যে ওর টাকাটা আমি নেবো, ঠিক আছে, নেওয়ার উপায় থাকলে না, সেটা হচ্ছে কি হালাল উপায়। কিরকম হালাল উপায় সেটা আল্লাহ তাআলা বলছেন, ইল্লা তাকুনা তিজার, ব্যবসা করে যদি হয়, আপনার কাছে টাকা আছে, আপনার কাছে মাল আছে, আমি মাল বিক্রি করে টাকা পাবো, আপনি আমার কাছ থেকে মাল নিয়ে উপকৃত হবেন, অথবা আপনি সেই মালটা বিক্রি করে আমার টাকা পাবেন। এইভাবে ব্যবসার মাধ্যমে তোমরা এক অপরের মাল বক্ষণ করতে পারো। তিনি ব্যবসাকে হারাম করেছেন কিন্তু সুদকে হারাম করেছেন, তিনি ঘুষকে হারাম করেছেন। আল্লাহ তালা কোরআনে বলেছেন ওনার তাৎক্ষণিক কুম্ভায় বিল বাতিল ওয়াতুরু বিহা ইলা আল-হুকাম লিতাকুলু ফারীসা মিন আমওয়ালিন নাস বিইযনি ওয়া আনতুম তাআলামুন, তোমরা বাতিল উপায়ে এক অপরের মাল হরণ করো না, আর কিছু লোকের মালকে অসৎ উপায়ে খাওয়ার জন্য তোমরা তোমাদের নেতৃবর্গকে ঘুষ দিও না, উৎকোচ দিও না। দুর্নীতির বাজারে আপনাদেরকে বোঝাবার অপেক্ষা রাখে না যে কত মানুষ, কত নেতা নেত্রী এইভাবে সাধারণ লোকের, সাধারণ মানুষের সরকারি মাল নিজেদের দুঃখীগত করছে, আত্মসাত করছে, ঘুষ খাচ্ছে, একটা অবৈধ আইন প্রণয়ন করার জন্য, একটা অবৈধ আইনে থাকি যাওয়ার কত রকমের ঘুষবাজি চলছে এ কথা আপনাদের জানার বাইরে নয়। তেমনি অন্যায় ভাবে বিরাটের মাল পাওয়া, নিজের ভাইকে ফাঁকি দিয়ে, বোনকে ফাঁকি দিয়ে, কিংবা কাউকে ফাঁকি দিয়ে বিরাটের মাল পাওয়া হচ্ছে এক প্রকার জুলুম। তেমনি চাঁদাবাজি বিরাট অন্যায় এবং জুলুম। মাস্টারদের চাঁদাবাজি করা জুলুম। আপনি বিল্ডিং করছেন, আপনার বিল্ডিং করতে দেবে না। আপনি একটা বিল করবেন, আপনি কন্ট্রাক্ট নিয়েছেন, বিল করতে দেবেন, আমার মজা হওয়া দাও, তারপরে কাজ লাগানোর কাজ করব। অন্যায় ভাবে নিজের গায়ে জোরে, শক্তির জোরে, কিংবা অস্ত্রের জোরে কাছে অস্ত্র আপনি বোম আছে, আপনি ভয়ে ভয়ে তার আমি গিয়ে কাজ করেন, আর এইভাবে চাঁদাবাজি মেরে চলে, মন কথা মত্তা নিয়ে কিছু টাকা রাখি হচ্ছে বড় জুলুম। তারপর ধরুন পুলিশের তোলা, পুলিশের তোলা তো বসে, পুলিশ যেখানে থাকে সেখানে তারা এখানে দোকান থেকে দোকান থেকে সবজি না সবজি ওলার কাছ থেকে কিছু কিছু করে নিয়ে সবজি নেবে তারা দেবে না, ডিম নেবে তারা দেবে না, দোকানের মাল নেবে তারা দেবে না, তারা হচ্ছে তোলা, তারা পাও না এটা, কিন্তু না এটা হচ্ছে জুলুম। মহারণের চাঁদা তোলা, দেখবেন গাড়ি আটকে চাঁদা তোলে কি করবেন, মহারণ করব ওরা যেহেতু চাঁদা তুলে পূজা করে, তো আমরাও চাঁদা তুলে জোর করে আপনি যদি চাঁদা মারাতেন তো আপনার গাড়ি ভাঙচুর করা হবে, অথবা গাড়ি ওঠার সময়ে জাতীয় চাঁদা হয় চাঁদা না দেওয়ার জন্য তর্কা তর্কি বেঁধে যাওয়ার ফলে বহু দুর্ঘটনা ঘটে, মারামারি হয়। জোর করে চাঁদা আদায় করে বিয়ে গ্রামে বিয়ে এসেছে, সেই গ্রাম থেকে বিয়ের গাড়ি গ্রামের লোক ছাড়ে না, বলে কি আমাদের মসজিদে চাঁদা দিয়ে দিতে হবে, চাঁদাটা খেতে দেবে মসজিদে, তো চাঁদাটা মসজিদে জোর করে রাখা যাবে, জোর করে জুলুম করে যারা চাঁদা আদায় করে জুলুম জুলুমি, চাই মসজিদের জন্য হোক আর চাই নিজের মেয়েদের জন্য হোক, গাড়ি খামকা আটকে রাখে, এইভাবে বহু রকমের চাঁদাবাজি চলছে দেশে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদি মিনকুম, এইভাবে বাতিল উপায়ে মাল খাওয়া এক অপরের সম্পদ বহন করা আপনাদের জন্য জায়েজ নয়, তবে হ্যাঁ যদি ব্যবসা হয় সেই ব্যবসায় এক অপরকে সন্তুষ্ট করে, সন্তুষ্ট হয়ে যদি রাজি হয়ে ব্যবসা করো তাহলে চলবে। ওলা তাকুলু আনফুসাকুম, আত্মহত্যা করো না, ইন্নাল্লাহ কানা বিকুম রাহীমা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি বড় দয়াবান। আল্লাহ তাআলা বলেন মুদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, এই রকম ভাবে অন্যায় ভাবে সন্ত্রাস করা, যুদ্ধ করা, অন্যায় ভাবে যুদ্ধ করা, সন্ত্রাস করা, জোর জবরদখল করা, এটা হচ্ছে অন্যায় জুলুম। এই জুলুমের জন্য আল্লাহ তাআলা জুলুম দূর করার জন্য আবার জিহাদ বিধান করেছেন। জিহাদ ইসলামী শরীয়তে আছে, যেটা আসল জিহাদ, সন্ত্রাসের নাম জিহাদ না, আর জিহাদ সন্ত্রাস না, জিহাদ যেটা আছে সেই জিহাদ কেন বিধেয় করা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন বুঝেন আমি জিহাদের এই উপাদান যাদের বিরুদ্ধে অন্যায় ভাবে যুদ্ধ করা হয় তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে যে তারা যুদ্ধ করবে। ইন্নাল্লাহ আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তাদেরকে সাহায্য করার ব্যাপারে সর্বশক্তিমান। অন্যায় ভাবে মাল বন্টন করার মধ্যে জুলমের মধ্যে একটা জুলুম হল চুরি করা, কেউ নিজের বাড়া সাজিয়ে রেখেছে, নিজের মেহনতের বলে নিজের ঘরে মাল ধরে রেখেছে, আর আপনি গোপনে গিয়ে তার বাড়ি থেকে তার জায়গা থেকে মাল বের করে নিয়ে কেড়ে বললেন, এটাকে বলা চুরি করা, তাই না? আর প্রকাশ্যে প্রকাশ্যে গিয়ে ভয় দেখিয়ে চাকরি দেখিয়ে তার পিস্তল দেখিয়ে যে টাকা আপনি তার কাছ থেকে যে গয়না আপনি তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসেন সেটাকে চুরি করা বলা হয়, দেখি বলে ডাকাতি করা। কোনটা শোনো, চুরিটা শোনো না ডাকাতি শোনো? প্রকাশ্যে মাল দেওয়া এটা চুরি নয়, মানে আপনি ভদ্রচোর, তাই না? ভদ্রচোর হচ্ছে যারা ঘুষ খায়, তারা হচ্ছে ভদ্রচোর, চোর কিন্তু ভদ্রচোর, তারা বলবে তা এইভাবে গোপনে নেবে না, তারা বলবে দাও, এরা তারা এক প্রকার ভিখারি, যারা সুদ খায় কি বলে ঘুষ খায়, তারা এক প্রকার ভিখারি, হাত কেটে নেয়, কিন্তু তারা হচ্ছে ভদ্র ভিখারি বা ভদ্র চোর। এ চুরি করছে, পরের মাল রাখা মাল গোপন ভাবে বের করে নিয়ে আসছে, চুরি করছে, আর প্রকাশ্যে নিয়ে আসছে, সেটা কি করা হয়, ডাকাতি করা হয়, এটা আরো বড় জুলুম, আরো বড় অন্যায়। অস্ত্র ব্যবহার করা, জোর করে মানুষকে সন্ত্রস্ত করে, মানুষকে অনেক সময় চাকু চালিয়ে দিয়ে, অনেক সময় বোম ফাটিয়ে এইভাবে ডাকাতি করে নিয়ে আসছে, বাতিল উপায়ে লোকের মাল খাচ্ছে, এ হচ্ছে জুলুম। আর এই জুলুমের জন্য কেয়ামতের দিনে অন্ধকার, অপেক্ষা করো কেয়ামত আসছে সামনে। তাই যারা ব্যবসা করে ওজনে কম দেয় আর নেবার সময়ে বেশি ঢুকিয়ে দেয়, দেবার সময়ে কম দেয় আর দেবার সময়ে নিজের জন্য ঢুকিয়ে নেয়। এটা একটা জুলুম। আপনি কম দিলেন জুলুম করলেন, বেশি দিলেন জুলুম করলেন। ঋণ পরিশোধ করার ব্যাপারে তার কাগজ করা, ঋণ আপনি নিয়েছেন, ঋণ দেওয়ার ক্ষমতা আছে, আপনি ব্যবসা চালিয়ে যাচ্ছেন, নিজের কাজ চালিয়ে যাচ্ছেন, নিজের গিলাস চালিয়ে যাচ্ছেন, নিজের আরাম ভোগ করে যাচ্ছেন, আর ঋণটা দেওয়ার বেলায় শোধ করার বেলায় হ্যাঁ এমন কোন জিনিস আছে যে দেবার সময় খুশি খুশি, দেবার সময় মন কষা খুশি, কোন কোন জিনিস নাই জিনিসটা খুব খুশি। যখন আপনি প্রথমে ঋণ নেবেন তখন মাশাআল্লাহ আপনাকে দাল খাওয়ানো হবে, বেশি খাওয়ানো হবে, আসুন চার খান, আসুন বসুন, খুব আসুন বসুন। আর যখন দেবার সময় তখন বসুন, দেবার সময়ে বড় মন কষা খুশি, দিকে চায় না, সবকে চায় না, এলো ঋণ। এই জন্য বলে বন্ধুকে ঋণ দিলে দল ক্ষতি। এক হলো টাকার প্রতি, আর দ্বিতীয় হলো বন্ধুত্বের প্রতি। বন্ধুকে ঋণ দিলে বন্ধুত্ব লাগে না, তবে দিচ্ছি এরকম। কিন্তু কিছু মানুষের অর্থসাথে ঋণ ভাই ঋণ হচ্ছে ঘরে বোঝা, যখনই সম্ভব আপনি তখনই তার সাথে মিলিয়ে দেন। কারণ ঋণ রেখে মারা গেলে যদি আপনি খুব করেন তার প্রথম জান্নাতে, জান্নাতের পথে যাওয়ার কোন সমস্যা আপনার নেই, জান্নাতের পথ আপনার পিয়া সকলেই জান্নাতে চলে যাবে। কিন্তু যদি আপনি ঋণ রেখে মারা যান, কিন্তু মারা গেছেন আপনি জান্নাতে যেতে পারবেন না, যতক্ষণ না আপনার ঋণ আপনার তরফ থেকে কেউ পরিশোধ করে দিয়েছে। নিজের দল ভাঙিয়ে এইভাবে বড়দের প্রতি জুলুম করা হয়, নেতাদের প্রতি জুলুম করা হয়, সরকার সরকারের লোকের প্রতি জুলুম করা হয়। আপনারা শুনেছেন প্রসিদ্ধ এক ঘটনা, আহলে কুফা মানে কুফাবাসীর লোকেরা তাদের আমির তাদের গভর্নর সাহসী আমি অবতাদের বিরুদ্ধে অভিযোগ করল। কি অভিযোগ করল? অভিযোগটা ছিল যে ইনসাফ করে না, যুদ্ধে যায় না, জেহাদে যায় না, এই হল অভিযোগ। এই অভিযোগ এলাকার কাছে রাইসুদ্দৌলা তার মানে রাষ্ট্রপতির কাছে, তখন রাষ্ট্রপতি ছিলেন ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার কাছে অভিযোগ কেন? এক সাহাবীর অভিযোগ আর এক সাহাবীর কাছে, যেখানে তিনি বললেন এই তো সাংঘাতিক ব্যাপার, এত বড় অভিযোগ, ঠিক আছে অভিযোগটা বন্ধ করে দেখা হোক, এই মানুষের সঙ্গে সঙ্গে কথা শুনেই তার প্রতি শুনুন আমি অভিযোগ করবো তা হতেই পারে না। আর ওমারে ফারুক, ফারুক আমি বেশি তা তিনি একটা কমিটি গঠন করে তদন্ত করা হলো, তারপর সাপকে ডাকা হলো, সাপকে বলা হলো তোমার যদি অভিযোগ করা হয়েছে এই অভিযোগ কি সত্য? তখন সে বলল অভিযোগ কি? তো বলল এই যে তুমি নামাজ ঠিক মতো পড়ো না। তখন বলল যে খালিফা আমি নামাজ পড়ি সেরকম যেরকম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি, প্রথম রাকাতে একটু লম্বা করি, দ্বিতীয় রাকাতে সংক্ষেপ করি, এটাই তো শূন্য, তাই না? আমি যেটা করি শূন্য অনুযায়ী করি, কিন্তু লোকেরা মনে করে আমার এটা ভুল, তাহলে কি অভিযোগ কি? না অভিযোগ মিথ্যা অভিযোগ। এইভাবে যত কিছু অভিযোগ ছিল একটার পর একটা তিনি বললেন, সব বাতিল প্রমাণিত হল, বোঝা গেল যে অভিযোগটা অন্যায় হবে তার প্রতি কোন ব্যক্তিগত আক্রোশ কিংবা আরো কিছুর জন্য অভিযোগ করেছিল। তারপরে যখন ফায়সালা হলো, ফায়সালার সময় সাহাবীকে আমি বললাম বললেন মোল্লাহে যে লোক আমি আমার মধ্যে আমার মধ্যে অভিযোগ করেছে, যদি সে সত্যবাদী না হয় তাহলে আমি তিনটে বক্তব্য করব, তার জন্য আমি তিনটে বক্তব্য করব। নম্বর এক, আল্লাহ আমি বাবা আল্লাহ তাকে কামান দিয়ে দাও, আল্লাহ তোমার দীর্ঘায় করো, তোমাকে দীর্ঘজীবী করুক, দোয়াটা ঠিক না? বল দীর্ঘ জীবন পাওয়া বড় কথা না, দোয়া দিতে হলে বলতে হবে বাবা আল্লাহ তোমাকে ইমান মানের সঙ্গে ইমান আমার আমার কাছে বলে আমার মানে কি নিরাপত্তা শান্তি জীবন পেলেই হবে না, শান্তির জীবন পেতে হবে। এই কথা শুনে দোয়া করে কিন্তু দোয়ার মানে বোঝে না, আল্লাহ কাছে আমাদের চায় সন্তান, আল্লাহ সন্তান না বিয়ে হয়ে গেলে সন্তান হয় না, কি চায় সন্তান চায়, আল্লাহ তোমাকে সন্তান দাও, আল্লাহ আমি সন্তান দাও, আল্লাহ তোমার সন্তান আমি সন্তান দাও, সন্তান দাও, দোয়া ঠিক আছে বলুন কি চাই তাহলে? তেমনি শুধু জীবন পেলেই হবে না, জীবন কামনা করলেই হবে না, কাউকে দেখায় হওয়ার জন্য দোয়া করলেই হবে না, তার সঙ্গে লাগাতে হবে যে আল্লাহ তুমি ওকে শান্তির জীবন দাও, কারণ জীবনে যাও উচ্চের জীবন জীবন কুকুরের জীবন জীবন কুকুরের জীবন নিয়ে আমি কি করবেন? সুতরাং যখন ছেলেকে বা ছেলের তুল্য কুকুর তুল্য কাউকে দোয়া করবেন, স্নেহ ভাজন কাউকে দোয়া করবেন, তখন এইভাবে বলবেন যে আল্লাহ তোমার আয়ু দীর্ঘ করুক, ইমান ও আমানের সাথে ইমান ও আমানের সঙ্গে তোমার জিন্দেগি তোমার জীবন গঠন হোক, কিন্তু শুধু জীবন বাড়ি এই সারাদি তার জন্য দোয়া করলেন যে আল্লাহ তুমি ওর বয়স বাড়িয়ে দাও, ও যেন সহজে না বলে ও আদি উঠা তারা আর ওকে দরিদ্র তার দুর্গ্রস্ত করো, ওকে গরিব করে দাও, পবিত্র করে দাও, ও আর্থিক ধরে উঠে তার আর ওকে ফেতনাগ্রস্ত করো, একই সঙ্গে দোয়াতে প্রায় একই অর্থ। প্রথম ভাবে তুমি কানা করে দাও, আর কানা হলে মানুষ বুঝতে পারছেন কত কষ্ট করে, সে কি শান্তি পাবে, সে লম্বা জীবন পাবে, আর তার মানে হলো জীবনে সে দুঃখে দুঃখে মরবে, যদি জীবনে বেঁচে থাকতো সে কষ্ট পাবে, পয়সা নেই হাতে, টাকা পয়সা নেই, তার সঙ্গে থেকে না এই দোয়া করলেন। মহান আল্লাহ তার দোয়াকে কবুল করে নিলেন। আর সেই লোক সত্য পক্ষে দেখা গেল খুব দীর্ঘ দীর্ঘজীবী হয়েছিল, কানা হয়ে গিয়েছিল এবং চেতনায় পূরিত হয়েছিল। এইভাবে অন্যায় ভাবে জুলুম, জুলুম যাকে বলে, অন্যায় যাকে বলে, তার মধ্যে একটা হল প্রাণ হত্যা করা, প্রাণ হত্যা অন্যায়, প্রাণ হত্যা জুলুম। আল্লাহ নিষেধ করেছেন প্রাণ হত্যা করতে। ওলা প্রাপ্তির নাম আল্লাহ কে হার রাম আল্লাহ হয়ে যাবে না। ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسلم في القتل انه كان مقهورا فبردار فبردار ثم افراد مرتا كورونا اذا حق سي حق فمي افراد مرتا كورونا ما هو غالب لا مرتا كار كار كار نار سوكرا كتبالي سوكرا كتبالي كنا مدولة كون كيسو تاكي نا سوكرا كتبالي ديباري كتبالي كاري كي كون كون كي كي اكي سوكرا كتبالي سوكرا كتبالي سوكرا كتبالي سوكرا كتبالي سوكرا كتبالي খবরদার তোমরা প্রাণ হত্যা করে না। এইভাবে আরো এক প্রকার জুলুম, যে জুলুমের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইউলিল যালিম বাইদা আকাতাহু লাম ইউলিফহু। আল্লাহ তাআলা এবার জুলুমের শাস্তির কথা বলছেন, পরিণামের কথা বলছেন। জুলুম করলে কি পরিণাম হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা জালিমকে ঋণ দেন, জালিমকে ছেড়ে দেন না। হয়তো দেখা যায় জালিম জুলুম করে যাচ্ছে কিন্তু তার শাস্তি পাচ্ছে না, না সরকারের তরফ থেকে আর না আল্লাহর পক্ষ থেকে। তার মানে কি আল্লাহ দাবের আছেন, আল্লাহ উদাস হয়ে আছেন? না, আল্লাহ তাআলা ঋণ দেন, তারপর যখন তাকে পাকড়াও করে তখন আর ছাড়েন না। আল্লাহ তাআলা বলছেন কাযালিকা আযাবু রাব্বিকা ইযা আযাবা আল-কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আযাবা আলীম শাদীদ। আল্লাহ যখন পাকড়াও করেন তখন তার পাকড়াও বড় কঠিন হয়। আল্লাহ বলে দিন দেড় কখন যেটা সেটা কখন মাফ করতে পারা হয়? পাবে ঋণটা, মানে ওই যে দেড় পাউন্ডটা দেওয়া হয়নি মাফ করে দাও, তখন করতে দেওয়া যায়। জীবন থাকতে জীবন থাকতে বলতে হবে যে আমাকে মাফ করে দাও, বাদ করে বললেও হবে না। জীবন থাকতে বলতে হবে, জীবন চালাতে চালাতে বলতে হবে যদি আমাকে মাফ করে দাও, তার কারণ সেই ঋণ তোমাকে হক আদায় করতে হবে। যে দিনে হক আদায় করার জন্য না দৃঢ় থাকবে আর না বিনার থাকবে, না টাকা থাকবে, না পয়সা থাকবে, না সোনা থাকবে, না চাবি থাকবে। তোমার হয়তো কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, কেয়ার কায় হলে সেই ব্যাংক ব্যালেন্স থাকবে যে পলিটিক্যাল ধরতে আছে। এখন তোমাকে সরকার ধরতে গেলে, পুলিশ ধরতে গেলে, যে কোনো লোক ধরতে গেলে এক কোটি টাকা দিন মানুষের জীবনকে বাঁচিয়ে, কিন্তু কেয়ামতের উপায় আছে, কেয়ামতের উপায় আছে। সুতরাং এখন যদি কারো হক নষ্ট করো, হক আদায় করে দাও, আর না হয় মাফ চেয়ে নাও, না তোমার তোমার হকুক আইন আসলে ভাই আমার কেয়ামত, কেয়ামত সে হক আদায় করতে হবে। হক তার মারা যাবে না, আমার টাকা দিয়ে আমি অন্যায় ভাবে খেয়ে থাকি, বুঝে কেয়ামত লম্বা নাই, আমি কেয়ামত কিন্তু পাবো। আর সেই দিনে আপনার সুদে আসলে যে টাকা আদায় করতে হবে হিসাব কঠিন হবে, সেখানে আদায় করাটা সহজ মনে করেন না। কেয়ামতে যে টাকাটা, পাঁচ টাকার বিনিময়ে যে টাকাটা আপনাকে আদায় করতে হবে, পাঁচ টাকার বিনিময়ে যে জিনিসটা আপনাকে আদায় করতে হবে সেটা আপনি সহজ মনে করবেন না, সেটা হচ্ছে বিশাল কঠিন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকের হক আদায় করবে, অপরাধ অপরাধীকে শাস্তি দেওয়া হবে, এমনকি সিংহওয়ালা সাগর যে মিনা সিংহে সাগরের প্রতি অন্যায় করেছিল, ওনার সঙ্গে মামলা করবে গোটাপতি, এটা যা সিং নেই সে ব্যক্তি বুঝতে পারছেন মার খায়, আর যা সিং আছে সে খুব গত করে। এই দুই সাগরের মাঝে উত্তাল পেরামতের দিনে বিনিময় প্রতি সরব গ্রহণ করানো হবে। সত্যনা মোমেনদের আপোষে প্রস্তুত হবে পুরুষের আসার আগে, পুরুষের আসার আগে আপোষের প্রতিশোধ নেওয়া হবে। সুতরাং এই যে জানোয়ার পশুর মধ্যেও যে প্রতিশোধ দেওয়া নিয়ে হবে, শোধ দেওয়া নিয়ে দেওয়াতেই হবে। এই দেখে কালকে আমাদের কাতাররা কি বলবে জানেন? কাল কাতাররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেরদের জীবজন্তুর মানে আপোষে অন্যায় প্রতিশোধ নেওয়ার পর তাদেরকে বলা হবে যাও তোমরা মাটি হয়ে যাও, তোমাদের জন্য জান্নাত নেই, জাহান্নাম নেই, খাদ নেই, খাবো বহু জানা বা এদের জন্য কি জান্নাত জাহান্নাম আছে? এদের জন্য জান্নাত জাহান্নাম নেই, এদেরকে কেয়ামতে বলা হবে যাও প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, এক অপরের প্রতি অন্যায় করেছে না তাতে আছে প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, এখন যাও তোমরা মাটি হয়ে যাও। এই থেকে কাদের মধ্যে হাইরে যদি আমি আজ মাটি হয়ে যেতাম তাহলে আমাকে জাহান্নামে তখন তারা কামনা করবে যে আমরা মাটি হয়ে যায়। এই যে এইসব দেখে সুতরাং হক দুনিয়াতে আদায় করতে হবে, না হয় কেয়ামতের দিনে আদায় করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাওয়াতে বলেন, আবার দুরুদ আমাদের মুখলে তোমরা কি জানো মুখলেস কাকে বলে, নিষ্ঠ কাকে বলে? তাওয়াত বলে ইয়া রাসূলুল্লাহ আর মুখলেস ফিনা আমাল্লাহ দেখা মালাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে সেই হচ্ছে নিষ্ঠ যার কোনো সম্পদ নেই না টাকা পয়সা নেই সেই নিষ্ঠ। কিন্তু দুনিয়ার বুকে সে অমুককে গালি দিয়ে রেখেছে, অমুককে অপবাদ দিয়ে রেখেছে, অমুকের মাল খেয়ে রেখেছে, অমুকের ফোন অমুককে ফোন করেছে, অমুককে অন্যায় ভাবে মেরেছে। সুতরাং কে আমাদের দিলে তার প্রতিশোধ দেওয়ার সময় তাকে দাঁড় করানো হবে যে তুমি যার যার প্রতি অন্যায় করেছে তাকে তার প্রতিশোধ দাও। কি আছে সেখানে দেহামো নেই, দিনারও নেই, টাকা পয়সা নেই, কি দিয়ে প্রতিশোধ দেবেন? এই যে খুব নামাজা করেছিল, নামাজের স্বভাব আছে, সেই স্বভাব আপনি ইনুম পরিমাণ স্বভাব ওই অত্যাচারিত ব্যক্তিকে দিতে থাকবেন, দিতে থাকবেন, এমনকি শেষ পর্যন্ত যখন আপনার স্বভাব শেষ হয়ে যাবে, এখনো মাজলুম বাকি আছে, অত্যাচারিত বাকি আছে, তাদের প্রতিশোধ এখনো দেওয়া হয়নি, তখন আল্লাহ তালা বলবেন কি সেই অত্যাচারিত ব্যক্তির গুনাহ নিয়ে অত্যাচারের কারে চাপিয়ে দেবে। এইভাবে বিনিময় দিতেই হবে, বিনিময় থেকে কোন রাস্তা নেই, বাধা উপায় নেই। কিন্তু কেয়ামত কেন কায়েম হবে বুঝতে পারছেন, দুনিয়া থেকে যারা বেঁচে যাচ্ছে কেয়ামতের দিনে তারা বাঁচতে পারবে না, অবশ্যই বাঁচতে পারবে না। একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলল যে আমার কাছে কিছু লোক আছে, আমার কিছু ক্রীতদাস আছে, তারা আমাকে মিথ্যা মনে করে, আমাকে মিথ্যাবাদী ভাবে, আমার খেয়ানত করে, আমার কথা অবাধ্য হয়, আমার কথা শুনে না। এর ফলে আমি তাদেরকে গালাগালি করি, মার মারিও পর্যন্ত বললাম, কথা না শুনলে আমি তাদেরকে মারিয়ে এবং গালাগালি করি। সুতরাং এ ব্যাপারে আপনি কি বলতে চান? সেই পরিমাণ যদি তুমি তাদেরকে শাস্তি দিয়ে থাকো, শাস্তি দেওয়ার নিয়ম হলো বিভিন্ন, যদি কেউ আপনার প্রতি অন্যায় করে তো আপনি তার প্রতি অন্যায় করতে পারেন না, কিন্তু ভালো কথা না করলে ভালো কথা, অন্যায় করতে চান, প্রতিশোধ নিতে চান, কত পরিমাণ প্রতিশোধ নেবেন? যেটুকু পরিমাণ অন্যায় আপনার প্রতি পারে। কেউ যদি আপনাকে সালা বলে তাকে আপনি তালা দিয়ে শোধ দেবেন? তালা দিন তো থাপ্পর মান, সালা বললে কি মানলেন? থাপ্পর, সমান হলো। সালা বললে আপনি তাকে বড় কি করতে পারেন? সালা বলতে পারেন। আপনাকে বলল সালা, তারপরে আপনি তাকে বললেন সালা কুত্তা, কি হল? একটা মেয়ে বাড়ি দিলেন না, এক ডিগ্রি বাড়িয়ে দিলেন। এই এক ডিগ্রিটা জবাব থাকবে, এই যে এক বিন্দু আপনি বাড়িয়ে দিলেন, কুত্তা শব্দটা বাড়িয়ে দিলেন, কারণ আপনি ছোট হবেন না, আপনি কম না, আপনি আমকিরিতে কাম নেই না, তো সালা বলে দিলে সালা কুত্তা বলছি। তারপরে এক মনে হচ্ছে সালা কুত্তা কেন, তুমি সালা বাবু সালা দেখলেন, এইভাবে অন্যায় বেড়ে যায়। হাত ওঠে ওই সময় তাই না, হাত কখন ওঠে? যখন এইভাবে বলা বাড়ি হয়, হাত যখন ওঠে পাতার বিনিময়ে যখন হাত ওঠে তখন কিন্তু পাতাটা দেখা হয় না, তখন আপনাকে প্রতিশোধ দিতে হবে কিসে? হাত চালিয়ে দিন তার জন্য। মনে করেন একটা লোক আপনাকে খুব নোংরা কথা বলবো, আপনি এমন একটা ফাইট পারলেন তার ভেঙে যাবে, কোর্টে যখন বিচার যাবে তখন কিসে বিচার হবে? এই হলো, যদি আপনি কারো অন্যায় পক্ষ দিকে চান তো ঠিক সেই পরিমাণ, যে পরিমাণ এই বলছেন যে আমি এই গালাগালি করছি, পরিমাণ মতো করো ঠিক আছে, আর যদি তা না হয় সে আমাদের দিনে ইনসাফের গাড়ি পাল্লার কায়েম করা হবে। কোনো রাষ্ট্রের প্রতি কোনো আত্মার প্রতি কোন রকম অন্যায় করা হবে না, সরিষার দানা পরিমাণ হোক, কোন বেশি কাউকে না সব দেওয়া হবে আর না জুলুম করা হবে, যার যেমন পরিমাণ শাস্তি কেমনের দিনে কি করা হবে তা লোকটা বলে রাসূলুল্লাহ মা আরিফুল জওয়ালি হা আল্লাহ খায়রা, ঠিক আছে আল্লাহ রসুল একটু বড় সমস্যার কথা, আমার দরকার নেই, আমি একটা গোলাম রাখবো না, সবকে আজাদ করে দিল, দরকার নেই দরকার এবং আমাদের বাস্তবে কি দরকার? এরা আমার কথা শোনে না, আমাকে গালাগালি করতে হয়, এবার আমি যদি বেশি গালাগালি করি কাল কেমন যদি আমার বিশেষ করে আমার কাছে পৌঁছাও করে এটা হতে পারব না, যা যারা দেখে দূর হয়ে যায় দিয়ে সবাইকে কি করে দিল? আজাদ করে দিল। মোট কথা এইভাবে কেমন দিনে আপনার অন্যায় প্রতিশোধ জানানো হবে। আল্লাহ তালা এইভাবে যদি বলছেন রাসূলুল্লাহ ইত্যাদি তা হচ্ছে মাজলুম, দেখেন অনেক সময় মাজলুম যে হয় অত্যাচারী, অত্যাচারের বিনিময় যখন দিতে পারে না তখন কি করে জানেন? কি করে? বদদোয়া করে, বদদোয়া করে। এই বদদোয়াটা কোন জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকি রাহাতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে দূরে থাকো। আপনি একজনের কাছ থেকে অন্যায় ভাবে তার মাফ করেছেন, সে আল্লাহ তুমি বিচার করো, কি বিশাল দোয়া আল্লাহ তাআলা বিচার করেন, এমন ফরাদ হবেন, এমন পাকড়াও করবেন যে তিনি আপনাকে খাবেন না। জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা দোয়া কেন বলছেন? যে তোমরা মাজলুমের দোয়া থেকে দূরে থাকো, কারণ তার মাঝে কোনো আল্লাহর মাঝে কোনো পর্দাই নেই, তাই রেখেছে। না। তিনটা এমন দোয়া আছে যে কবুল হবে তাদের একটা সন্দেহ নেই। দাওয়াতুল মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া, মানে বদদোয়া, জালেমের প্রতি যে বদদোয়া করে তার দোয়া, মুসাফিরের দোয়া আর মা বাপের দোয়া সন্তানের জন্য কোন সন্দেহ নেই কবুল হয়ে যাবে। এবার শুনো, যে জীবন করলে পরে তার কি পরিমাণ, তার কি পরিমাণ শাস্তি দুনিয়াতে হতে পারে, নবীদের প্রতি জুলুম করেছে, নবীদের প্রতি অন্যায় করেছে, আল্লাহ লায়েকের প্রতি অন্যায় শ্রম করেছে, তার জন্য আল্লাহ তালা কিভাবে ধ্বংস করে দিয়েছেন। অতিলকে পড়া দেখি মেয়েরা বহু বহু উপস্থিত গোটা গ্রাম শহরকে আল্লাহ তারা ধ্বংস করে দিয়েছে। যখন কোন বস্তি কোন জনপদ জুলুম করে আল্লাহ তালা পাকড়াও করলে তার পাকড়াও বড় কঠিন হয়েছে। যখন কোন কারিয়া কোন বস্তি কিংবা কোন জনপদ কিংবা কোন শহর জুলুম করেছে আল্লাহ তালা একদম নিশ্চিন্ন করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। কত বস্তি কত জনপদকে আমি হিল দিয়েছি, হিল দিয়েছি, তারপর যখন পাকড়াও করেছি তখন তাকে আমি ছাড়িনি এবং আমার থেকে সকলের পরিবর্তন প্রত্যাবর্তন। জুলুম করলে পরে নিয়ামত ধ্বংস হয়, জুলুম করলে পরে আপনার সম্পদ ধ্বংস হয়, আপনার যে বাগানের কথা বারবার শুনে থাকেন, নিজের প্রতি অন্যায় করে সে ভাবলো কি, নিজের বাগানে প্রকাশ করে ভাবলো কি যে এই বাগান আমার চিরদিন থাকবে, সে আমার তো গায়ে হবে না, আমি চিরদিন দুনিয়াকে সুখে বাস করবো। আল্লাহ তালা কি করলেন, সেই বাগানে আগুন লাগিয়ে বাগানকে ধ্বংস করে দিলেন। জুলুম করার জন্য, অন্যায় করার জন্য সে কি হয়ে গেল, তা বাগান ধ্বংস হয়ে গেল। আপনাকে বলতে হবে তাদের নিজের আগুন কামড়ে বলবে, তাইলে যদি আমি রাসুলের পথ অনুসরণ করতাম, রাসুলের পথ অনুসরণ করলে পরে আজকে জ্ঞান আমাকে লাঞ্ছিত হতে হতো না, তাইলে অমুক বন্ধুর পথ যদি আমি গ্রহণ না করতাম ইত্যাদি। আর সেই দিনে আফসোস, সেই দিনে জালেমে কোন রকমের আফসোস কাজে দেবে না, এই কথা আপনারা অবশ্যই জানেন। জুলুম এমন জিনিস যে ওরাও পারে না লিখলে না শুনুন বলা মাতমা কিল্লা দিলা তাদের বিধি ও আসার কাজে আমার তারা মারা হবে আগা ও খুদে আমাই না হবে চেষ্টে বা মুলাই রামন বেয়ামতের দিনে জালেম যেমন দেখবে যে এত কঠিন আদার, তখন মনে করবে যে আমার দুনিয়ার মুখে যখন সম্পদ ছিল সেই সম্পদের বিনিময়ে নিজেকে যার নামে আগুন থেকে বাঁচিয়ে নেব, তো যদি মানলে পারত তাহলে সে নিশ্চয়ই করত, কিন্তু কেয়ামতের দিনে কোনো মাল নেই, কোনো সম্পদ নেই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আতুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, লা ইয়ালিমুহু, সে তার প্রতি জুলুম করতে পারে না, ওয়ালা ইয়ুসলিমুহু, আর জুলুমের জন্য ছেড়ে দিতে পারে না, বা জুলুমের মুখে তাকে ছেড়ে দিতে পারে না। ওমান কানা ফি হাজাতি আখিহি, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূর্ণ করবে, কানা আল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূর্ণ করবেন। ওমান ফারাজা আল মুসলিমিন কুরবা, যে ব্যক্তি কোন মুসলমান ভাই থেকে তার কোন দুর্বলতা বা বিপদ দূর করে দেবে, সাধারণত যে জালিম মানুষ কাজ কেয়ামতের দিনে পার পাবে না এবং পার পাওয়া সহজ নয়। আল্লাহ যদি আপনি বদদোয়া না করেন, আপনি মাফ করে দেন, এই মাফ করার বিনিময়ে আপনি স্বভাব পাবেন, মাফ করলে বেশি ভালো, মাফ না করলে আপনি বদলা পাবেন। আপনার কিন্তু অন্যায় অন্যায় ভাবে নষ্ট হয়ে যাবে না, আল্লাহ তাআলা তার বিচার করবেন। যদি আমি দুনিয়া থেকে তার জন্য বদুয়া করেন, ভাগ্য বা বদুয়া কবুল হয়ে গেল, তাহলে আমি তার প্রতিশোধ পেয়ে গেলেন। আর যদি বদুয়া না করেন তো কাউকে আমাকে আপনি তার বিনিময় পাবেন। সুতরাং দুনিয়াতেই যদি আদায় করতে চান করতে পারেন, কিন্তু মনে হয় এটাই হচ্ছে যে বদলা আপনি কেয়ামতে পাবেন, যখন আপনি এই সমস্ত বিনিময়ের এই সমস্ত নেকি বেশি মুখাপেক্ষি থাকবেন, সেই সময়ে আপনি নেবেন, এটাই হচ্ছে সব থেকে ভালো। মুজাহিদ বলছেন, লাভ শুকান না আদান কাইন দালি কাই সবকে পানো, ওই সবটা পানো, সব অবদান কাউকে গালি দিয়ে না, যদি তোমাকে জুলুম করে তাকে গালি দিয়ে ফেলো না, কারণ গালি দিলে হালকা হয়ে গেল, গালি দিলে হালকা হয়ে গেল, তার আদাব হালকা হয়ে গেল, আপনার স্বভাব হালকা হয়ে গেল। যখন তাকে গালি দেবেন আপনি প্রতিশোধ নিলেন, তার আদাব তার শাস্তি হালকা হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বাল বলেছেন, লাইসা যে সাবরিন মান দাআ আলা মান দালাম, সে ব্যক্তি ধৈর্যশীল নয় যে জালেমকে গালি দেয়। আপনার প্রতি জুলুম করলে গালাগালি করবেন না, আল্লাহর উপরে হাত ছেড়ে দেবেন আর শুধু করবেন, সেটাই হচ্ছে সব থেকে ভালো। আল্লাহ তাআলা বলেন, বলি আকু বলি পাহু, তোমাদের মধ্যে ক্ষমা করা উচিত, মাফ করা উচিত। আল্লাহ তুমি কুনা ইয়াকরাল্লাহু লাকুম আল্লাহু গফুরুর রাহিম, তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন, মাফ করার বিনিময়ে আল্লাহ ক্ষমা করেন, তোমরা কি চাও না? নিশ্চয় চাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই যে ইফতাহ, যে আয়েশা চরিত্রে কলঙ্ক রচনা করেছিলেন, তাকে তিনি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতেন। এই কলঙ্ক দেওয়ার কথা শোনার পরে আবু বকর সিদ্দিক দেওয়া বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা দেওয়া বন্ধ করো না, তাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দেওয়াতে তোমাদের জন্য বেশি মঙ্গল আছে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আল্লাহ আমি চাই যে তুমি আমাকে ক্ষমা করো, তোমার কথা ক্ষমা করে দেওয়াটা বেশি ভালো। আল্লাহ তাআলা বলছেন, ওয়া জাযাউ সাইয়্যাত সাইয়্যাত মিছলুহা, যদি কেউ অন্যায় করে তো সেই সমপরিমাণ অন্যায় চলবে। এটা আগে আগেই বলা হলো, ফামান আফা, কিন্তু ফামান আফা ওয়া আসলাহ, যে ব্যক্তি মাফ করে দেয় এবং সংশোধন করে নেয়, মীমাংসা করে নেয়, ফা আজরুহু আলা আল্লাহ, তাহলে তার সওয়াব তার আজর হচ্ছে আল্লাহর কাছে, পৃথক সে সওয়াব পাবে। ইন্নাহু লা ইউহিব্বু যালিমিন, তিনি কোনো জালিমকে পছন্দ করেন না। সুতরাং বোঝা গেল কি, যে মাফ করে দেওয়া ভালো। যদি আপনি মনে করেন যে দুনিয়াতে আমি তার শাস্তি নেব, কিন্তু সেই শাস্তি আমি নিজে দিতে পারছি না, আল্লাহ তাকে দোয়া করলেন যে আল্লাহ তুমি আমার বদলা গ্রহণ করো। যেমন নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ এই জাতি আমাকে অবিশ্বাস করছে, আমাকে নানা অপবাদ দিচ্ছে, আমাকে পাগল বলছে, আমাকে নিক্ষুপ বলছে, আল্লাহ তুমি বদলা নাও, আল্লাহ তুমি জালিমকে ফেরো না। বলা তার যদি দোয়া নিবি না ইল্লা তাবার, বদলা করলেন আর সঙ্গে সঙ্গে তার শান্তি এসে গেল না, তুফান এসে গেল এবং জালিমদেরকে ধ্বংস করে দেওয়া হলো। আপনার প্রতি যে অন্যায় করেছে, অন্যায়ের দৃষ্টিতে আপনি বদলা করে থাকেন, তারপরে দেখেন যে তার কোনো শান্তি হয় না, খবর তার অসহ্য হবে না, কারণ আল্লাহ তাআলা সেই জালিমকে ছাড়বেন না। সে প্রকৃতপক্ষে জালিম হয় না, আর যদি সে জালিম হয় আপনি আপনি তাকে জালিম মনে করেন, সে হবে না, আর সে জালিম হয় আপনি তাকে জালিম মনে করছেন, সেটা কিন্তু না। কিন্তু আসলে যদি সত্য পক্ষে সে জালিম হয় তাহলে আল্লাহ তাআলা তাকে ছাড় দেবেন না। আল্লাহ তাআলা বলবেন সেই মাজলুমকে বলবেন, আল্লাহ সুলান না কাবারও বাদাহি, আমি তোমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করবো যদিও কিছু পরে হয়। সুতরাং দোয়া তো করলেন, এখানে তারা জানেন তাদের উচিত যে জুলমের যার দ্বারা মাজলুম তাদের দোয়া থেকে তাদের বদোয়া থেকে বেঁচে থাকা বুঝে থাকা। শেষ খেলে একটা কথা বলে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু আতা কাযালিমান আও মাজলুমা, তুমি তোমার জালেম অথবা মাজলুম ভাইকে সাহায্য করো, অত্যাচারী অত্যাচারিত উভয় ব্যক্তিকে সাহায্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অত্যাচারিত যে মাজলুম তাকে তো সাহায্য করা যায়, কিন্তু জালেমকে সাহায্য করবো কিভাবে? কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মুনাহ মুমিনের জুলুম, তাকে জুলুম থেকে তুলে রাখো, তাকে জুলুম করতে বাধা দাও, আর এটাই তার জন্য কি হবে, সাহায্য করা হবে। শেষকালে এ কথা বলি, কবি নজরুলের কথা, মহাবিপ্লবীর অনুপ্রান্ত, আমি সেই দিন হব শান্ত, তবে উৎপীড়িতের ক্রন্দন আকাশে মানুষের ধরিবে না, অত্যাচারীর পাঠক কৃপাণ বিক্রমের ধরিবে না, বিপ্লবীর অনুপ্রান্ত, আমি সেই দিন হব শান্ত। আল্লাহ আসলুল্লাহ আয়ার পাউল মানিন মুসলিম। মদিনা কি করলে মাকান মুসলমানদের প্রতি যেভাবে অন্যায় হচ্ছে সারা বিশ্বে আপনারা দেখছেন, ওদিকে আমাদের প্রতিবেশী দেশ সেখানে মুসলমানদের প্রতি কিভাবে অন্যায় হচ্ছে, এখানে সিরিয়াতে কিভাবে মুসলমানদের প্রতি অন্যায় হচ্ছে, এবং আরো সারা বিশ্বে বহু জায়গাতে মুসলিমদের প্রতি যে অন্যায় হচ্ছে তার জন্য দোয়া করা উচিত। আসসালামু আলাইকুম।